ইসলামী শরীয়তের গুরুত্বপূর্ণ একটি সুন্নাত হল নবজাতকের জন্মের পর তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া। এটি নবজাতক ছেলে বা মেয়ে যেই হোক না কেন, উভয়ের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য। বিভিন্ন হাদিস থেকে এর প্রমাণ পাওয়া যায়। নবজাতকের কানে আজান ও ইকামত ইসলামের বিধান। হাদিসের আলোকে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাসান ইবন আলী রাদিয়াল্লাহু আনহু জন্মের দিন তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেন। বাইহাকি ২ হযরত উবাইদুল্লাহ ইবনু আবু রাফে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবন আলী রাদিয়াল্লাহু আনহু এর কানে নামাজের আজানের মতো আজান দেন। তিরমিজি আবু দাউদ মুসনাদে আহমদ বাইহাকি ৩ হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সন্তান ভূমিষ্ঠ হয় সে যেন তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেয়। বাইহাকি মুসান্নাফে আব্দুর রাজ্জাক। আজান ও ইকামতের গুরুত্ব। নবজাতকের কানে আজান ও ইকামত দেওয়ার উদ্দেশ্য হল জন্মের সাথেই নবজাতকের কানে আল্লাহর পবিত্র নাম তাওহিদ এবং রেসালাতের ঘোষণা পৌঁছান। এর মাধ্যমে নবজাতকের হৃদয় ও মস্তিষ্কে ইমানের বীজ রোপিত হয় এবং তাকে শয়তানের প্রভাব থেকে রক্ষা করা হয়। হাদিসের আলোকে জানা যায়, আজান ও ইকামত দেওয়া নবজাতকের জন্য কল্যাণকর এবং শয়তান ও খারাপ জিনের প্রভাব থেকে রক্ষাকার। নারীদের আজান দেওয়া। ছেলে বা মেয়ে উভয়ের জন্যই আজান ও ইকামত দেওয়া সমানভাবে সুন্নাত। যদি কোনো পুরুষ উপস্থিত না থাকে, তবে মা অথবা অন্য কোনো নারী যিনি নেফাস থেকে মুক্ত তিনিও নবজাতকের কানে আজান দিতে পারে। যদি আজান ও ইকামতের শব্দগুলো মুখস্থ না থাকে, তবে দেখে দেখে বললেও আজান ও ইকামত দেওয়ার হুকুম আদায় হয়ে যাবে। স্মরণ রাখা উচিত, নবজাতক ছেলে বা মেয়ে যেই হোক না কেন, ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়াই ইসলামের বিধান। যদি কোনো পুরুষ না থাকে, তবে নেফাস থেকে মুক্ত নারীরাও এই সুন্নাত পালন করতে পারে। এভাবে আল্লাহ তাআলা নবজাতককে রোগব্যাধি, জাদুটোনা, বদজিন ও শয়তানের আক্রমণ থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে এই সুন্নাত পালন করার তাওফিক দান করুন এবং যাবতীয় অকল্যাণ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন।